وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচনা শিয়ার আকীদা সম্পর্কে, শিয়ারা কি কি বিশ্বাস করে, তাদের কি কি হয়, এ নিয়ে আজকে তৃতীয় পর্ব। শিয়াদের বিভিন্ন আকীদা সম্পর্কে আপনারা আগে শুনেছেন, আর তাদের যে শিরকি এবং কুফরি ধারণা বহু রয়েছে, সেই সাথে সাথে কর্মক্ষেত্রেও দেখা যায় তাদের একটা মানে ভুল ভ্রান্ত আকীদা, মোতা বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ, যেটা এক প্রকার ব্যভিচার, সেটা সম্পর্কে বলেছিলাম। আরেকটা ব্যভিচারের কথা তারা বিশ্বাস করে, অবশ্য এটা দাসীর ক্ষেত্রে, দাসী মানে কীতদাসী। আপনি জানেন সে যুগে ছিল কীতদাসী, আপনার কীতদাসী থাকলে আপনি তাকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারেন, তাই না? সেটা আপনার একরকম স্ত্রী, কিন্তু সেই স্ত্রীকে কি ধার দেওয়া যায় কাউকে, আপনার বন্ধুকে কিংবা আপনার চাচাতো ভাইকে, কিছুদিনের জন্য কিংবা কয়েক রাতের জন্য কিংবা এক রাতের জন্য ধার দিলেন, এতে সমস্যা আছে? ওদের কাছে কোনো সমস্যা নেই। ওরা মনে করে এইভাবে দাসীকে যদি বন্ধুকে দেওয়া হয় তো দেওয়া যাবে, এটা ওরা বিশ্বাস করে। আন মুহাম্মদ ইবনে মুসলিম আন আবি জাফর আলাইহিস সালাম কাল কুলতু লাহু আর-রাজুলু ইয়াহিল্লু লি আখিহি ফারজা জারিয়াতে, যদি কেউ চায় তার ভাইয়ের জন্য, বন্ধুর জন্য তার দাসীর ইজ্জতকে হালাল করবে, সেটা কি জায়েজ? কালা নাম, লা বাআসা বিহি লাহু মা আহাল্লা লাহু মিনহা, কোন সমস্যা নেই, ওর জন্য যেটা হালাল তার বন্ধুর জন্য সেটা হালাল। তাহলে এবার বুঝুন, তুসির মানে উদ্ধৃতি দিয়েছে, আন মুহাম্মদ ইবনে মুদারিব কাল কাল আলী আবু আবদাল্লাহ আলাইহিস সালাম ইয়া মুহাম্মদ খুজ হাযিহিল জারিয়া তাখদিমুক ওয়া তুসিবু মিনহা, তুমি এই দাসীটাকে নাও, তোমার খিদমত করবে এবং তুমি তার সঙ্গে কি করবে, শারীরিক সম্পর্ক কায়েম করবে। তো এইভাবে যেমন মোতা বিবাহ, তেমনি এটাও এক প্রকার ব্যভিচার যে নিজের কৃতদাসীকে অপরকে ব্যবহার করতে দেওয়া হয়। তেমনি একটা আকিদা এটাও আছে, তারা মনে করে যে স্ত্রীর সাথে যে মিলন হয় সাধারণত, সেই মিলনটা শুধু এক জায়গায় মিলন বৈধ, স্ত্রীর পায়খানা দ্বারে কি মিলন বৈধ? না। কিন্তু ওরা মনে করে স্ত্রীর পায়খানা দ্বারে মিলন বৈধ, এই জন্য আপনি দেখবেন আমাদের সুন্নিদের যেটা আকিদা আছে এবং হাদিসে যেটা আছে, সেটা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন ঋতুমতি স্ত্রী মাসিক অবস্থায় সঙ্গম করে অথবা কোন স্ত্রীর গুহ্য দ্বারে সহবাস করে, তার মানে পায়খানা দ্বারে সহবাস করে, অথবা কোন গণকের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস করে, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কোরআনের সাথে কুফরি করে, তিনটের মধ্যে একটা করলে কোরআনের সাথে কুফরি হবে, অর্থাৎ কোরআনকেই সে অবিশ্বাস ও অমান্য করে, কারণ কোরআনে এসব কুকর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিচে দেখুন লেখা আছে, আহমদ নম্বর আছে 9290, আবু দাউদ 3906, তিরমিজি 135, ইবনে মাজা 639, বায়হাকি 1450 নম্বর। এইরকমই দ্বিতীয় এক হাদিসে আছে অন্য এক শব্দে, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন ঋতুমতি স্ত্রী কে মাসিক অবস্থায় সঙ্গম করে, তার মানে ঋতু অবস্থাতে সঙ্গম নিষিদ্ধ, তাই না? কোরআনের আয়াত দ্বারা নিষিদ্ধ, কিন্তু যদি কেউ ঋতু অবস্থায় করে অথবা তার পায়খানা দ্বারে সহবাস করে অথবা কোন গণকের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার সাথে সম্পর্কহীন হয়ে যায়, তার মানে কাফের হয়ে যায়, যেমন আগে আপনারা শুনেছেন। আরেকটি হাদিসে আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আজওয়াজাল কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে তাকিয়েও দেখবেন না যে ব্যক্তি কোন পুরুষের মলদারে, তার মানে সমকামিতা করে, পুরুষে পুরুষে সমকামী ছাড়া তো পায়খানাদার ছাড়া তো উপায় নেই, তো করে সেটা করে, অথবা কোন স্ত্রীর পায়খানা দ্বারে সঙ্গম করে, আল্লাহ তাআলা তার দিকেও তাকিয়ে দেখবেন না। আচ্ছা, এখানে যে বলা হলো কাফের হয়ে যাবে কিভাবে, কোরআনের প্রতি কাফের হয়ে যাবে, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযান, তোমাকে মাসিক সম্পর্কে মেয়েদের ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো সেটা হচ্ছে অসুচি। ফাতাযিলুন নিসা আফিল মাহিদ, তোমরা মহিলাদের কাছ থেকে দূরে থাকো হায়জ অবস্থায়, মাসিক অবস্থায়। দূরে থাকো মানে কি, কাছে ঘেঁষা হবে না, এক বিছানায় শোয়া হবে না, তা নয়, তার মানে সহবাস থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, পবিত্র হওয়া পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হয়ে না, মানে সহবাস করো না। ফাইজা তাতাহারনা, যখন পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাদের সঙ্গে মিলন করো যেভাবে, যেখানে আল্লাহ আদেশ করেছেন। এবার চিন্তা করেন যে আল্লাহ তাআলা কোথায় সহবাস করতে আদেশ করেছেন বা নির্দেশ দিয়েছেন, মহিলার যেটা আপনার স্ত্রী যোনি বলি বা প্রস্রাবদ্বার যেটা মোটামুটি, সেখানে পায়খানা দ্বারে না। তাহলে যদি আপনি পায়খানা দ্বারে আপনি সহবাস করেন কিংবা মাসিক অবস্থায় সহবাস করেন, তো সূরা বাকারা 222 নম্বর এই আয়াতের বিরোধিতা হয়ে যায়। আর এই কোরআনকে, এই আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। দ্বিতীয় যেখানে বলা হলো যে গণকের নিকট গিয়ে জিজ্ঞাসা করে, গণকের নিকট গিয়ে জিজ্ঞাসা করে, তাহলে এই আয়াতের বিরোধিতা হয় সূরা নামলের 65 নম্বর আয়াত। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, বলে দাও যে আসমান জমিনে যা কিছু আছে কেউই, আল্লাহ ছাড়া অন্য কেউই গায়বের খবর জানে না। অতএব আমরা বুঝতে পারলাম এইভাবে যে শিয়াদের যে ধারণা, শিয়াদের যে ধারণা যে তারা মনে করে যে স্ত্রীর পায়খানা দ্বারে সহবাস করা যায় বা তারা হালাল মনে করে, এটাও একটা মানে অবিশ্বাস, কুবিশ্বাস এবং খারাপ ধারণা, যেটা আপনার সুন্নিদের কাছে জায়েজ না। তারপরে ওদের একটা বিশ্বাস আছে প্রত্যাবর্তনের বিশ্বাস। প্রত্যাবর্তনের বিশ্বাস মানে যে আমাদের ইমাম গেছেন আবার ফিরে আসবেন, এটা একটা দৃঢ় বিশ্বাস যে ইমাম গেছেন ফিরে আসবেন। আর এই বিশ্বাসে তারা ঘোড়া নিয়ে অপেক্ষা করে, সিরদাবে গিয়ে ঘোড়া নিয়ে অপেক্ষা করে, এবং তার জন্য কত সময় নষ্ট করে, ফালতু সময় নষ্ট করে, অপেক্ষা করে, ডেইলি অপেক্ষা করে আবার ফিরে আসে, এই আশাতে যে আমার ইমাম আবার ফিরে আসবে। এরকম বহু বিধর্মীদের দেখেছেন, আপনারা শুনেছেন, মারা গেছে মানে সেটাকে তার শেষকৃত্য করবে না, দাফন করবে না বা জ্বালিয়ে দেবে না, না ফিরে আসবে, উনি মরতে পারেন না। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারও হয়েছিল, তাই না, বিশ্বাসই করছিলেন না যে তিনি মারা গেছেন বা যেতে পারেন। তো এরকম বহু করে থাকে, এরা মনে করে কি যে মারা গেছেন তিনি আবার ফিরে আসবেন, যেন পর্দা নিয়েছেন আবার ফিরে আসবেন, এইরকম ওদের একটা আকীদা আছে। তারপর শিয়াদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে, যেমন সুন্নিদেরও আছে, যারা অনেকেই বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে, শরীয়তে বৈধ না। যেমন বর্তমানে এই যে মাস বা কি বলে আপনার বৈশাখ মাসের পয়লা তারিখে আপনার বস্ত্রবরণ অনুষ্ঠান আসছে, মুসলিমরা করে, কিন্তু এ হচ্ছে বিজাতিদের অনুষ্ঠান, কিন্তু মুসলিমরা করছে। যেমন এই যে 31st যেটা গেল ইংরেজি বছরবরণ, বস্ত্রবরণ সেটা হচ্ছে খ্রিস্টানদের, সেটাও মুসলমানরা করে, কিন্তু মুসলমানরা চোখ বন্ধ করে বিজাতির আচরণ গ্রহণ করে নিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই একজন বা তাদেরই দলভুক্ত। শিয়াদেরও বিভিন্ন আপনার আছে, অনুষ্ঠান আছে বা তাদের আশুরার দিনে, বিশেষ করে আশুরার দিনে আমাদের কি করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা পালন করেছেন, আমাদেরকে রোজা পালন করতে হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে শহীদ হয়েছেন বলে না, তাহলে ওই দিনে রোজা পালন করতে হয় কেন? যদি হোসেন শহীদ হয়েছেন বলে আল্লাহ রসুল করেছেন, তো আল্লাহ রসুলের অনেক পরে হোসেন শহীদ হয়েছেন, তাহলে আল্লাহ রসুল কেন করবেন? রাসূলুল্লাহ করেছেন কেন? মুসা আলাইহিসসালামকে কেন্দ্র করে, মুসা আলাইহিসসালাম এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, তিনি রোজা রেখেছিলেন তার সুন্নতটাকে পালন করার জন্য, তিনি রাখলেন, তাও বললেন যে ইহুদিদের মতো করা যাবে না, আগামীতে 9-10 দুদিন রোজা রাখবো। তো এদিন হচ্ছে রোজা রাখার দিন, অন্য কিছু অনুষ্ঠান করা বা দান খয়রাত করা বা আলাদা করে পৃথক করে নামাজ পড়া বা হোসেন রাজিয়াল্লাহ তাআলার জন্য কিছুই না। যদি আমরা এইভাবে প্রত্যেকের মৃত্যু দিবস এবং জন্মদিবস পালন করি, কোন দিনটা বাকি থাকবে? প্রত্যেক দিন কারো জন্মদিবস কারো মৃত্যু দিবস তাহলে পালন করতে হবে। তো এইভাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ, আর না তার নাতি না তার মেয়ে না তার জামাইয়ের কারোই জন্ম মৃত্যু পালন করা জায়েজ না। তাও আবার শোক, শোক পালন করা, শোক পালন করা বলতে কেমন? শোক পালন বলতে আমি বলতে চাচ্ছি যে এক হচ্ছে যে আপনি মারা গেছে, আপনি কাঁদবেন, চোখে পানি আসবে, কিন্তু এক হচ্ছে মাতম করে কান্না করা, বুক চাপড়িয়ে মুখ থাপড়িয়ে ইত্যাদি আত্মপ্রহার করে যে মাতম করা হয়। তারপরে পুরনো কখন মারা গেছেন প্রত্যেক দিন ওই স্মৃতিটাকে জাগরিত করার জন্য ওই ফিরে এলো, সেই ফিরে এলো বা আবার সেই মহরম মহিনা মাহিনা ত্যাগ চাই মোরশিয়া ক্রন্দন চাহিনা, এটা কে বলেছিলেন? কবি নজরুল। কিন্তু আমরা না, আমরা প্রত্যেক দিয়ে প্রত্যেক বছরেই প্রত্যেক আশুরার দিনে কি করি? আমরা মোরশিয়া করি আর ক্রন্দন করি, যারা শিয়ারা তারা করে। তো এটা হচ্ছে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, আপনারা দেখতে পাবেন তারা বিভিন্নভাবে মাতম করে থাকে, বুক চাপড়ে ইত্যাদি। যদি স্পষ্ট হয় তো আপনারা নিশ্চয়ই ছবিতে খেয়াল করবেন তারা কিভাবে বুকে আঘাত করে মাতম করছে, আর আপনারা নিজেরা নিজেদের দেশেও দেখেছেন এভাবে তারা আপনার শোক পালন করে থাকে, বিভিন্ন ভাবে তারা মাতম করে থাকে হোসেনের জন্য। তারপর আর দেখবেন আত্মপ্রহার, আত্মপ্রহার আপনারা দেখেছেন, দেখেন কিভাবে চেন দিয়ে বা শিকল দিয়ে বা লোহার কিছু অস্ত্র দিয়ে কিভাবে নিজের পিঠে আঘাত করছে এবং পিঠকে রক্তাক্ত করে ফেলছে, কিভাবে তারা পাগল পাড়া হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মদ খেয়েও অনেকে এরকম করে। তো আর যারা করা তারা দেখবেন না নামাজ না রোজা না কিছু, এই মানে গোন্ডা টাইপের লোকেরা সাধারণত এগুলো করে থাকে, আনন্দ করার জন্য ফুর্তি করার জন্য অনেকে করে থাকে। সুতরাং এই যে এগুলো ধর্ম হতে পারে না, এগুলো কি ধর্ম হতে পারে? আত্মপ্রহার করে নিজেকে এত ক্ষতিগ্রস্ত করে রক্তাক্ত করে আল্লাহকে খুশ করা যায় না, সন্তুষ্ট করা যায়? কিন্তু ওরা ভাবে কি, আমরা যেটা করছি সেটা হচ্ছে খুব ভালো বা এরকম করলে পরে আমাদের সব হবে। দেখুন তো কিভাবে নিজেকে রক্তাক্ত করেছে, কিভাবে নিজেকে রক্তাক্ত করেছে। আল ইমাম হোসেন লেখা আছে ওখানে তার এ থাকবে কি বলে মাজার, চাকু তলোয়ার চাকু নিয়ে দেখো মাথায় আঘাত করছে কিভাবে। তো এইভাবে তারা আত্মপ্রহার করে এবং এটাকে তারা দিন মনে করে, এই দিনটাকে বিশেষ করে স্মৃতি রূপে পালন করে। দেখেন মাথায় আঘাত করছে এবং কিভাবে রক্তাক্ত হচ্ছে, পাগল পাড়া হয়ে, পাগল পাড়া হয়ে তারা এটা করছে এবং এটাকে সবের কাজ মনে করছে। তো এইভাবে তাদের বিভিন্ন রকমের মানে দিনী অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানে তারা এগুলো করে থাকে। আর যদি আপনারা আরো দেখতে চান তাদের নামাজ কেমন, যদি আপনারা বলেন যে তাদের আমরা নামাজ, আপনারা নিশ্চয়ই দেখছেন তাদের নামাজ, আমাদেরকে অনেক সময় বলে রফায়দান করা শিয়াদের নামাজ, সত্যি শিয়ারা রফায়দান করে খুব, কিন্তু শিয়াদের রফায়দান আর আমাদের রফায়দান এক নয়। তাদের সালাত যদি আপনি দেখেন তাদের সালাতে বেশিরভাগই রফায়দান আছে, একথা ঠিক, কিন্তু তা বলে আমরা শিয়াদের মতো হয়ে গেলাম তা না। আমাদের সুন্নাতে আছে, আমরা সুন্নাত পালন করি, আমরা কিন্তু শিয়াদের মতো নই। তো তাদের সালাত দেখুন কিভাবে, তারা কিভাবে নামাজ আদায় করছে আপনারা খেয়াল করতে পারেন, আপনারা দেখতে পারেন কিভাবে নামাজ, তাদের নামাজ আর আমাদের নামাজের কতটা পার্থক্য আপনি খেয়াল করতে পারবেন। হাত বাঁধা না, দেখেন হাত বাঁধা, দেখেন রাফায়দান করছে আবার হাত ঠিক ঈদের তকবীরের মতো, আমরা যেমন ঈদের তকবীর দিই তো তারা তো হাত বাঁধছে না, ওই দেখেন আবার কুনুতে নাজেলার মতো কুনুত পড়ছে, তাই না? প্রথম রাখাতেই তারা এভাবে হাত তুলে মোনাজাত করছে বা দোয়া করছে। আর তারা আপনারা আগেই শুনেছেন যে তারা আবু বাকর ওমর ওসমানের বিরুদ্ধে মুয়াবিয়ার বিরুদ্ধে কি করে, বদদোয়া করে এবং লানত করে। তো এইভাবে এদের এক প্রকার সালাত, কিভাবে নামাজ পড়ছে তারা সালাত কায়েম করছে। তবে আমি আগেই বলেছি যে ওদের প্রত্যেকটা মানে সবাই সব মজাহের যে একরকম, আমাদের যেমন সুন্নিদের সব মজাহের একরকম সালাত নয়, তেমনি ওদেরও একরকম না, বিভিন্ন রকমের সালাত আছে। যেমন এরা এই যে পড়ছে আপনারা দেখুন লম্বা মোনাজাত করছে, এই যে রুকু করছে কিভাবে, দেখেন কিভাবে রুকু করল, নেটটা দুর্বল, হ্যাঁ রুকু করছে, সিজদাতে গেল, রাফাদান করছে। এই জন্য বলে না হানাফিরা আমাদেরকে বলে যে শিয়াদের মতো, শিয়াদের নামাজ আর রাফাদান শিয়ারা করে। তো শিয়ারা করলে তো আমরা কি করবো, সুন্নতে যেটা আছে করতে হবে, তাই না? হ্যাঁ কাঠের উপরে সেজদা করে ওরা, ওরা কাঠের উপরে সেজদা করে, ওরা কাঠের উপরে সেজদা করে। তাদের সালাত আর আমাদের সালাতের কত পার্থক্য বুঝতেই পাচ্ছেন, বহু পার্থক্য আছে। নেট খুব সমস্যা, নেটে কাজ হচ্ছে না, এই জন্য আমি দুঃখিত। অন্য একটা সালাতে যাই দেখি। আল্লাহুল মুস্তাহান, নেট তো কাজ করছে না আমাদের। তো আমরা বলছিলাম কি শিয়াদের, শিয়াদের বিভিন্ন ইতিহাস আছে, দেখেন ওখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কিভাবে ওরা সালাত আদায় করছে। আর তার মধ্যে এখানে সিরিয়ার যে এখন বর্তমানে নেতা, সেও পেছনে সালাত পড়ছে, দেখেন এদের সালাতটা আপনি বুঝতে পারবেন। এদের মধ্যে এখতিলাফ আছে, না হয় দেখেন তকবীর যখন দিচ্ছে না, তখন কেউ কেউ মনে করছে রুকুতে যাবে, রুকুতে চলে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যখন তকবীর দিচ্ছে অনেকে রুকুতে চলে যাচ্ছে, অথচ রুকুতে যায় না। তো নিশ্চয়ই এখতিলাফ ওদের মধ্যে থাকবে, নেট কাজ করে না। আর দেখেন কেউ আবার সিজদাতে চলে যাচ্ছিল, মানে ওদের মধ্যে সবারই সালাত একরকম নয়, হয় সালাত জানে না আর না হয় তাদের ওই রকম বিভিন্ন মজহাবের পার্থক্য আছে। যেমন আমরা জলসা ইস্তেরাহা করার সময় হানাফিরা জলসা ইস্তেরাহা করে না, এবারে যারা জলসা ইস্তেরাহা করে তারা সিজদা দিয়ে উঠে বসে যায়, আর ওরা ডাইরেক্ট উঠে যায়, তো একটু গোলমাল হয়। তো এদেরও সেরকম গোলমেলে ভাব রয়েছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। কিন্তু সমস্যা যে নেট, নেট ঠিক মতো কাজ করছে না। ওই দেখুন উঠে পড়েছে একজন, পেছনে দেখছেন একজন উঠে পড়েছে, হ্যাঁ আল্লাহ। তো এই হলো মোটামুটি আর কি ওদের সম্পর্কে সম্মুখ ধারণা, আর ওরা যে কিভাবে সারা বিশ্বে, সারা বিশ্বে বলতে মুসলিম বিশ্বে কিভাবে সন্ত্রাস কায়েম করে রেখেছে, কিভাবে মানে দাপট দিয়ে রেখেছে, ইরান থেকে নিয়ে পাকিস্তান, তারপরে এদিকে আপনার কি বলে ইরাক থেকে নিয়ে সিরিয়া বটে, লেবানন ইত্যাদিতে সব জায়গাতেই আপনার এ কায়েম করে রেখেছে। সুতরাং তাদের ব্যাপারে আর বিশেষ কিছু বলার দরকার নেই। আপনারা যা হিজবুল্লাহ নাম শুনেছেন, হিজবুল্লাহ ওদের বিশাল বাহিনী, হিজবুল্লাহরও বাহিনী যদি আপনি নেটে দেখবেন বিশাল বাহিনী ওদের, তারাও মানে সুন্নিদের বিরুদ্ধে লড়ার জন্য সিরিয়াতে সৈন্য পাঠিয়েছে। এইভাবে শিয়াদের বহু কাণ্ড আছে এবং সুন্নিদের বিরুদ্ধে বহু অত্যাচার, বহু জুলুম তারা করে যাচ্ছে, এবং তারা তাদের নিজেদের বিশ্বাস ও আকিদাকে বাঁচানোর জন্য, আপনারা শুনেছেন হুসি যারা এই যে ইয়ামানে সৌদি আরবের বিরুদ্ধে লেগেছে এবং সৌদি আরবকে দখল করার মানে সেখানে আগ্রাসন বসাবার তাদের চেষ্টা রয়েছে, তারা কখনো কখনো তারা পরিষ্কার করে বলেও দিচ্ছে। যেমন ওদের ইমাম বলে গেছে যে হারামাইনের দেশ আমরা দখল করব এবং রসুলুল্লাহর পাশ থেকে, কাছ থেকে দুই তাগুতের কবর তুলে ফেলব। এইভাবে তাদের বিভিন্ন রকমের আকিদা আছে। যাই হোক, আমরা সংক্ষেপে এই তিনটে পর্বে তাদের আকিদা ব্যাপারে মোটামুটি ধারণা নিলাম। অনেকে হয়তো জানে না, তারা জানলো বা জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক পথে থাকতে পারি। তাদের যে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, সাহাবাদের উপর বিশ্বাস, উম্মাহাতুল মুমিনিনের প্রতি বিশ্বাস, কত মানে খারাপ খারাপ নোংরা নোংরা বিশ্বাস, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করুন। এই ইমানের জন্য আমরা সত্যি গর্বিত যে ইমান ওরা পায়নি, আর এটাও যে সৌভাগ্য আমাদের যে আমরা সহি আকিদা আমরা পেয়েছি, কিতাব ও সুন্নাহ থেকে আমরা সহি আকিদা লাভ করেছি, আর আজীবন যেন আমরা এই বিশ্বাস রাখতে পারি যে এই কোরআন, এই কোরআন বিকৃত নয়, আর সেই সাহাবা, সাহাবাদের কাউকে গালাগালি করব না, উম্মাহাতুল মুমিনদেরকে গালাগালি করব না ইত্যাদি। তো ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি, আর আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে সালাতের ভিতরে আমরা চেয়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইনশাআল্লাহ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে পথে চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।